হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে, নয়নে, নয়ন তোমারে পায় বাসনার বসে মন অবিরত, ধায় দশ দিশে পাগলের মতো, বাসনার বসে মন অবিরত, ধায় দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি মরমে শত জাগিছো শয়নে স্বপনে, রয়েছো নয়নে, নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে, নয়নে। ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে, সেও আছে তব ভবনে, তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার, তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাবার করিতেছ পার, কেহ জানে কেমনে, রয়েছ নয়নে, নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে, নয়নে। Thank you. তুমি প্রাণময় তাই আমি বাঁচি, যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে, যত জানি তত জানি নে, জানি আমি তোমায় পাব নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর, জানি আমি তোমায় পাব নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই